বারবার বলছি না, আমার আব্বা বাড়িতে নাই। ভাই আমার বাচ্চা ঝরঝর করে কাঁদছে, মনে মনে বলে আল্লাহ এই বাচ্চার মুখে আমি কথা শুনতে চেয়েছিলাম, আজকে বাচ্চাই আমাকে তাড়িয়ে দিচ্ছে, বাচ্চাই আমাকে তাড়িয়ে দিচ্ছে। আজ হঠাৎ করে স্ত্রী এসে নিজের স্বামীকে বলে আমাদের বাচ্চাকে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে বলে কিনা এই তুমি এই ভাষা কোথেকে শিখলে? আরে বলুন না সুবহানাল্লাহ, এই ভাষা কোথেকে শিখলে? আসসালামু আলাইকুম। আমার আব্বু কি এরকম সুন্দর দেখতে? বাপ মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে বাপরে তোর আব্বু তো আমি। বাচ্চা দুই গালে চুমু খেয়ে বলে আব্বা জিন্দগি তো হয়তো আপনাকে দেখতে পাবো না ভেবেছিলাম, হঠাৎ আমি চোখে দেখছি আব্বা, আপনাকে আব্বা আব্বা বলে ডাকছি, আর আমি একটা সুন্দর গজল শিখেছি বলবো? বলে কি গজলটা? অন্য কিছু নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহান। তুমি এটা কি করে শিখলে? আমাকে বলো তো, আমার সব উল্টো পাল্টে এলোমেলো লাগছে। একজন সাথী এসে বলছে হুজুর গোস্তাকে মাফ করবেন, আপনার কথা একটু দেখালাম দাজি করবো, একটু মাথা গলাবো। সঙ্গে সঙ্গে বলছে বলে হ্যাঁ বল, যে আল্লাহ রসুল বলে যে কাজ হয়ে গেছে বাড়ি যা, মনে পড়ছে না? হ্যাঁ বলেছিল বলেছিল। বলুন না সুবহানাল্লাহ, নবী বলে যে কাজ হয়ে যা বাড়ি এসে নাকি কাজ হয়ে গেছে। এরপরে স্ত্রীকে বলে কি হয়েছে? ওই যে চাঁদ দিকে বললে একটা যেন আমার দেশের দিকে যাচ্ছে, মনে পড়েছে? বললো না কথাই যুক্তি আছে। আমার মুসলমান হঠাৎ করে তার স্ত্রী বলে আজ থেকে কিছুদিন আগে আসমানে চৌধুরীর চাঁদ উঠেছিল, চোদ্দ দিনের চাঁদ উঠেছিল, এত সুন্দর অবস্থায় উঠেছে যে আমরা সমস্ত মানুষ আসমানের চাঁদটা দেখতে আরম্ভ করি, সকলে বেরিয়ে যাই। আমি আপনার ওই বুবা কালা আন্ধি মেয়েটাকে নিয়ে টিলার উপরে উঠে চাঁদ দেখি, আর আল্লাহ আমি আজ চাঁদ দেখি আর মেয়েটার মাথায় হাত বলোই, হঠাৎ করে দেখতে পাই ওই সুন্দর চাঁদটা মধ্যেখান থেকে দু পিস হয়ে যায়, দ্বিখণ্ডিত হয়ে যায়, একটা খণ্ড কোথায় যায় দেখতে পাই না, আর একটা খণ্ড আপনার ওই মেয়েটার শরীরে এসে প্রবেশ করে। হঠাৎ করে মেয়েটা আল্লাহর নবীর নাম ধরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে আরম্ভ করে দেয়। বলছে হুজুর হঠাৎ করে মেয়েটা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে আরম্ভ করে আর কলমায় তাইয়ে পড়তে আরম্ভ করে। আমার মুসলমান আপনি কি পারবেন না এমন করতে? পারবেন না, রাইট? বৈজ্ঞানিক প্রমাণ আছে, আমি তো বিজ্ঞান ভার্সেস ইসলাম আজ বলছি না, এর বৈজ্ঞানিক প্রমাণ আছে, রাইট? ঠিক বলেছে, কারণ গ্যালিলিওর একটা ফর্মুলা, ওদিকে আমি আর যাবো। তাহলে যখন বলতে বলছেন আপনাকে আমি তাহলে টেনে আনি, আমি প্রথমে তাহলে ইলেকট্রন আর প্রোটন থেকে আরম্ভ করব। না ভাই চলুন আমি যেটা বলছি ওটা শেষ করি, ওদিকটাও তো আপনারা আগের বারে আমার শুনেছিলেন তাই না? বিজ্ঞান ভার্সেস ইসলাম আগের বারে শুনেননি? অনেকে শুনেননি না, আজকেও আমার অলরেডি দু ঘন্টা হতে চলেছে আর দু পাঁচ মিনিট বাকি, আমার বক্তব্য না শেষ করলে ভাইজান চলে আসবেন, আমার আসল তাহলে আসল জিনিসটাই বাদ চলে যাবে। আপনারা তো জানেন আমার আব্বা হুজুর পীর কেবলার বাদ শোনেননি, আশেকের রসুল মানুষ, এই জমিনে বাংলাদেশের জমিনে ওয়াজ করছেন, তাকরির করছেন, প্রথমবার এসছে, একটা বুড়ো ভদ্রলোক হাওয়াও করে থানছে। আমাদের জালাল চাচা যে ভূত ওকে জিজ্ঞাসা করছে ভাই এটা কে ওয়াজ করছে, বলছে এরা মেজর ছোট ছেলে পীর আল্লাহ মাঝে দিয়েছে, হক কথা বলে বলছে। উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন এই মানুষটাকে আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম, বলে কি? বলছে ওই রকম সাদা রুমাল মাথায় দিয়ে ওয়াজ করছিলেন, বলছে ওই রকম রুমাল মাথায় দিয়ে ওয়াজ করছেন আর আল্লাহ রসুল শুনছেন, আল্লাহ রসুলকে আমি যে যখন বলি আর রসুল্লাহ বলে সালাম দিই, আল্লাহ রসুল রেগে যেয়ে বলছে ওই মানুষটার সঙ্গে আমার কি সম্পর্ক জানো? বলুন না সুবহানাল্লাহ। অথবা এই আশিক রসুল মানুষগুলো এখানে এসেছিলেন, আসেননি ওয়াজ করে জাননি? এটা বাংলাদেশের ঘটনা বললাম, একবার কি দুবার এসছেন? দুবার এসছেন, এটা প্রথমবার এসছে সেবারের ঘটনা। জি জি এখানে আপনারা দোয়া করেন আমরাও যেন তৈরি হতে পারি, আমাদের মনটা এমন যেন করি যেমন আমার ওয়ালিদ সাহেবকে আমি দেখেছি, রসুল রসুল নামটা মুখ দিয়ে সোজা ভাষায় উচ্চারণ করতে পারেন না, রসুল বললি গলাটা কেঁপে যায়, রসুলের নাম নিলেই গলাটা কেঁপে যায়। যারা ফুটপাথের সঙ্গে সম্পর্ক রাখেন জানেন, আমার মুসলমান খেয়াল করে শুনবে। অতএব আমাদের একটু ভাবতে হবে এইসব মাজমা এইসব মাহফিলে আমাদের মুরব্বী পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুরা এসেছেন, যাদেরকে বাংলার মানুষ তথা বিশ্বের কোনার কোনার মানুষ চোখে দেখার জন্য অস্থির হয়, তারা এসে ঘুরে গেছে। আর হুজুরের পীরের অভাব নেই ভাই, কিন্তু হক পীরেরই অভাব আজকের দিনে, বুঝতে পারছেন না? জীবনে তাদের নিজেদের মুখ থেকে নিজেদের নামের আগে পীর উচ্চারণ শোনেননি, শুনেছেন কেউ? কেউ শুনতে পাবেন না, বড় আল্লামা কেউ কোনোদিন। যাই হোক, তো আমার হুজুর কেবল আমার আব্বা হুজুর একটা তাফসীর করতেন একটু আপনাদের সময়, তাহলে এগুলো আল্লাহর কাছ থেকে সম্ভবই করছেন, কথা বুঝতে পারছেন না? অন্তরের খবর বলে দিচ্ছেন। এবার একদম ডাইরেক্ট পরিষ্কার হয়ে যাবে, খেয়াল করে শুনুন, আলেম সমাজকে ভয় করছে। আমি তোমাদের মতো মানুষ মানুষ, তাই তো বলি নবী বলে ইন্নামা আনা বাশারুম, নিশ্চয় মানুষ মিসলুকুম তোমাদের, ঠিক আছে, মানুষ তো আমিও মানুষ আপনি মানুষ, এরকম ভাবতে পারেন হোম রেজাল্ট না হলে রেজাল্ট। ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় নামরুদ খোদা দাবি করেছিল, আমি খোদা আমি খোদা আমি খোদা আমি খোদা আমি খোদা, ইব্রাহিম নবী বলে নামরুদ বেটা খোদা দাবি করিস না, তুই যদি খোদা দাবি করিস, তুই যদি নিজেকে খোদা বলিস, আমার খোদা আল্লাহ মর্দাকে জিন্দা করে জিন্দাকে মুর্দা করে, তুই যদি খোদা হোস তুইও জিন্দাকে মুর্দা করার মুর্দাকে জিন্দা করে দেখা, খুব চালু ছিল। কয়েদখানা থেকে দুটো কয়েদি এনেছে, আপনাদের জানা আছে তো, মানে যার মৃত্যুদণ্ড হয়েছিল তাকে বাঁচিয়ে দিল, যার আপনার বেঁচে গেছিল যে আপনার আজাদ হয়ে গেল তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, এই কথা বুঝতে পারছে না? বলে বললে দেখো মুর্দাকে জিন্দা জিন্দাকে মুর্দা করে দিয়েছে, হলো না ঠিক, কিন্তু দেখিয়ে দিল এইভাবে চালাক। ইব্রাহিম নবী সেকেন্ড চ্যালেঞ্জ দিল, কি সত্যিকারের যদি তুমি খোদা হয়ে থাকো, আমার খোদা পূব দিক থেকে সূর্য আপনার পূব দিক থেকে সূর্য তোলে আর পশ্চিম দিকে ডুবাই, তুমি যদি সত্যিকারের খোদা হয়ে থাকো একবারটি তুমি দেখি পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাও। নমরুদ বলেছিল, অপারগতা স্বীকার করেছিল, নমরুদ কাটিয়ে চলে গেছিল, বলে পরে হবে পরে হবে, নমরুদ তো দূরের কথা। ইব্রাহিম নবী বলে এই নমরুদ শুনে রেখে দাও, তুমি তো দূরের কথা, তোমার বাপও পারবে না, এমনকি শুনে রেখে দাও যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য তুলতে পারে, আমি ইব্রাহিমের কথা অনুযায়ী ওই মানুষটা নিজেকে খোদা বলে দাবি করতে পারে। ইব্রাহিম নবী বলছেন যে মানুষটা পশ্চিম দিক থেকে সূর্য তুলবে, তাফসীর করুন তাফসীর দেখুন, যে মানুষটা পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারবে সে নিজেকে খোদা দাবি করতে পারবে। নমরুদ আমার খোদা পারে তাই আমার খোদা হচ্ছে। ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জটা কি, যদি কেউ পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে, নমরুদ শুনো, নমরুদ তুমি তো দূরের কথা, তুমি পশ্চিম দিকে সূর্য তোলো তোমায় খোদা বলে মেনে নেব, বুঝতে পারছেন না? আর দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যদি কোনো বাপের বেটা মায়ের লাল যদি পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে সে নিজেকে খোদাও বলতে পারে, কি বুঝা গেছে তো? যদি কেউ দেখাতে পারে কিয়ামত পর্যন্ত নিজেকে খোদাও বলতে পারে। হরে মুসলমান হম ভি কিসি সে কম নহি, ইব্রাহিম নবীর উম্মত দে সিনা টেনে মুহাম্মাদের উম্মতরা বলবে তোমাদের নবী তো বলেছিল শুনে রেখে দাও কোন মায়ের লাল নয়, দাউরে খেলাফত দাউরে নবুয়াতুল ওয়াকায়ে নামদারের, দাউরে নবুয়াত উসরা মাদানী তাজদারের, দাউরে নবুয়াত উসরা গরীবদের গমখারের, দাউরে নবুয়াত উসরা মদিনার ঝুমারের, দাউরে নবুয়াত উসরা কুল নবীদের সরদারের, দাউরে নবুয়াত উসরা আমিনাল লালের, কোন মায়ের লাল নয়, এ হলো আমিনাল লাল যে হলো নবী এ বেমিসাল। আমার রাসূল যখন নবী হয়ে আসলেন, আমার রাসূল নামাজে আসর আদা করে নিয়েছে, হযরত আলী মসজিদে কাতানে শুয়েছিল, আমার রাসূল আলীর কোমর আলীর কোলে মাথা দিয়ে আরামের নিদ্রায় ঘুমিয়ে যায়, আলীর কোলে মাথা দিয়ে আমার রাসূল আরামের নিদ্রায় যাচ্ছে। ও জানু তা আলী কা অস্তর তা নবী, আমার গুলি কি আছে না, এদের তো দোয়া কুকুর করছে বলে নাকি সব চলে যাচ্ছে কেন, বাকি আছে তো আবি বি বাকি হ্যাঁ না পিয়া একজন আছে মুরব্বীরা বলছে সারা সারাত করলে আমার খবর হয়ে যাবে, একবার দূরে সেরে পড়া হবে নাকি, প্রথমে একবার করে তো সব ঠান্ডা, আমি ননস্টপ নো ব্রেক নো ইন্টারাপশন বক্তৃতা দিই বুঝলেন, আড়াই ঘন্টা হচ্ছে বুঝতে পারলেন কোথায় দিয়ে টাইম গেল বোঝা গেছে, এরকম টাইম পারে আমার আব্বা যান বলেন বাবু ওয়াজ করলে দিল থেকে করবে এই জায়গায় মুখ থেকে বলবে কিন্তু এই জায়গা থেকে বার করবে, মানুষ যখন কাঁদবে তোমারও যেন অবস্থাটা সেই রকম হবে, তা নাহলে কখনো তোমার ওয়াজে পাচিল হবে আর এখান থেকে ওয়াজ করবে এখান থেকে। আর শোনো ওই টাইম পাস করার বাহানা করে সব দরুদ শরীফ পড়াই তো অনেকে আছে না, ১৪ বার কলমা পড়াবে ১৪ বার দরুদ শরীফ পড়াবে, তোমার ১০০০ বার দিল দিয়ে চাইলে ১০০০বার পড়াবে কিন্তু টাইম পাসের নিয়তে একবারও পড়াবে বুঝতে পারছো না, ওই জন্য ভাই আমার দিল দিয়ে জবার চাই তবার পড়ি, বাকি নন স্টপ নো আপনার নো ব্রেক আল্লাহময় শুরু ইয়ানবিতে শেষ কোনো খবর হবে, ওয়াজ না করতে পারলে বলে দেবো পাচ্ছি না চাচা অন্য কাউকে দিই কি ভাই, টাইম পাস করে ঢাল হিসাবে মোনাজাত কলমা দরুদকে ব্যবহার করলে গুনাহ হবে না, যার জন্য আমি করি দিল দিয়ে করি প্রাণ দিয়ে করি, একবার প্রাণ দিয়ে পড়া হবে না সকলে মিলে জোরে জোরে বলুন আল্লাহুম্মা, চুপ করুন সকলে চুপ করে যান চুপ করে যান, এই প্রাণ দিয়ে হয় দিল দিয়ে হয় না, অন্তর দিয়ে কেমন হবে সকলে চোখটা বন্ধ থাকবে ঝুমে আমরা নাতে মোহাম্মদ নাতে রসুল হোক আর নামে মোহাম্মদ আশেকানে মোহাম্মদ দরুদ পড়তে থাকবে, চলুন অন্তর থেকে চোখ বন্ধ করে সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ আমার মুসলমান খেয়াল করে এবারে শুনে রেখে দিন, যখন নবুয়াতের সময় এলো আমার রাসূলের দিন দুনিয়ার বাদশার যখন টাইম আছে আল্লাহর রাসূল নবী হয়ে এসেছে আমার রাসূল আসরের নামাজ পড়ে গিয়েছে ওদিকে হযরতে আলী বসেছিলেন আলীর কোলে মাথা দিয়ে আমার রাসূল আরামের নিদ্রায় ঘুমিয়ে গেছে, এদিকে সূর্য ডুবতে আরম্ভ করে ডুবতে আরম্ভ করে ডুবতে ডুবতে ডুবতে ডুবতে ডুবতে ও আমার মুসলমান সূর্যটা পশ্চিম দিকে ডুবে যায় আলীর আসরের নামাজটা কাজা হয়ে যায়, আলীর আসরের নামাজ কাজা হয়ে যায় আসরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি আরাম করছিলেন বলে আপনি নাড়া দিইনি আপনি জাগাইনি কিন্তু আমার আসর চলে গেছে, আমার জন্য আসর গেছে তুমি কাঁদছো কেন, আল্লাহকে বলবো আল্লাহ গো যারো সিলাই নামাজ পেয়েছি তার জন্য একটা অর্থ কুরবান করে দিয়েছিলেন যার জন্য নামাজ পেয়েছি তার জন্য তার আরামের সাদকা দিয়েছি একটা অর্থ, আমার জন্য ফরজ ছেড়েছিস বলে হ্যাঁ ঠিক আছে তোমার মহব্বত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তবে শোনো একটা কথা বলি তুই আলী একবার বল নামাজ ওয়াক্তে পড়তে চাস না কাজা পড়তে, আলী বলে আল্লাহ রসুল তো বিনা মুসলিহাতে কোনো কথা বলে না, ইব্রাহিম খলিলুল্লাহ চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত যদি কোনো বেটা পশ্চিম দিক থেকে সূর্য তোলে সেই খোদা হতে পারে, সহজ বোঝা যাচ্ছে? ও আমার মুসলমান শুনে রেখে দিন, এবারে আল্লাহ রাসূল বলে আলী একবার বলো দেখি তুমি নামাজ ওয়াক্তে পড়তে চাও না কাজা পড়তে চাও? আলী বলে হুজুর আমি আদমের উম্মত নই, ঈসার উম্মত নই, মুসার উম্মত নই, ইব্রাহিমের উম্মত নই, ইসমাইলের উম্মত নই, আমি অন্য কোন নবীর উম্মত নই, আমি উম্মত হলাম কুল নবীদের সরদার, কুল নবীদের ইমাম, আমি মুহাম্মাদের উম্মত। আলীকে যদি নামাজ আজকে পড়তে হয় কাজা পড়বে না, আসরের ওয়াক্তেই পড়তে চাই। এই কথা বলতে আমার রাসূল নিজের মুখটাকে বলে আলী তাই বলে হ্যাঁ হুজুর, নিজের সিনাটাকে টেনে পশ্চিম দিকে ঘুরিয়ে নাই, ঘুরিয়ে নেওয়ার পরে আস্তে করে আঙুলটা ইশারা করে ডুবে যাওয়া সূর্যের লাল আভার দিকে, লাল অংশের দিকে ইশারা করে আস্তে আস্তে আমার রাসূল নিজের আঙুলটা টানতে আরম্ভ করে, টানতে আরম্ভ করে, টানতে আরম্ভ করে, টানতে আরম্ভ করে, টানতে আরম্ভ করে, আমার রাসূলের আঙুলের ইশারায় ডুবে যাওয়া সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় হয়ে যায়। বলুন সুবহান আমার মুসলমান, ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ, কোন বেটা যদি পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে সে নিজেকে খোদা বলে দাবি করতে পারে। ইব্রাহিম নবীর কথা অনুযায়ী আমাদের নবী পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখিয়েছে, তাহলে আমাদের নবী হলো রাসূলে খোদা। বলেন না সুবহানাল্লাহ। আজ আমার বুঝতে পারছেন সাইকেল ব্রেকটা কোথায় লাগাতে হলো? স্লিপ করলে ঈমান ভাঙচুর হয়ে যাবে, কি কথা বুঝতে পারছেন না? স্লিপ করলেই কিন্তু ঈমান। হ্যাঁ, তাহলে ইব্রাহিম নবীর কথা অনুযায়ী যুক্তির প্রেক্ষাপটে যদি বিচার করেন, ইব্রাহিম নবী বলছে যদি কেউ পশ্চিম দিক থেকে সূর্য তুলতে পারে সে নিজেকে খোদা দাবি করতে পারে, দাবি করতে পারে, ঠিক আছে দাবি, কারণ আমার খোদা ছাড়া কেউ তুলতে পারবে না। আমার নবী পশ্চিম দিক থেকে সূর্য তুলেছে তাহলে আমরা বলতেই পারি ইব্রাহিমের কথা অনুযায়ী তো মুহাম্মাদই খোদা, আমরা বলতে পারি, যুক্তিতে বলতে পারি কিনা? কিন্তু আল্লাহ বললেন কি, হে মুহাম্মাদ, এই ঈসাকে যেমন খোদার বেটা বলে বসে আছে, এ মুসলমান রেবে তোকে না বলে বসে। বলুন না সুবহানাল্লাহ। এ তুমি কি আরম্ভ করেছো? আমার তো খুশি হচ্ছে মুহাম্মাদ, এক কাজ করো তুমি এগুলো করে যাও, আমি তোমায় ক্ষমতা দিয়ে রেখেছি তো, কিন্তু একটা, কিন্তু একটা ডিক্লিয়ার দিয়ে দাও। কি ডিক্লিয়ার? আল্লাহ আপনি দিয়ে দেন। বললো না, তুমি নিজের মুখে ডিক্লিয়ার দাও। কি বললো? কুল, আসলে কি ছিল? উক বুল, উক বুল, আইনবি আমার ছিল, আইনবি তুমি নিজের মুখে বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি নিজে বলে দাও আমার কথাই গাছ চলে আসবে, আমার কথাই তিন দিনের বাচ্চা কথা বলবে, আমি মানুষের মনের খবরও বলতে পারবো, আমি অনেক কিছুই করতে পারবো, আমি ডুবা সূর্য পশ্চিম দিক থেকে তুলে দেখাতে পারবো, আমি তিন দিনের বাচ্চাকে কথা বলাতে পারবো, আমি আসমানের চাঁদ জমিনে দাঁড়িয়ে দুটুকরো করতে পারবো, তথা বিশুনেরাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাও যেন তোমরা কেউ আমাকে খোদাও মনে করো না, খোদার বেটাও মনে করো না, আমাকে অন্য কিছু ভেবো না, আমি খোদা নই, খোদা নই, খোদার বেটাও আমি যাই করি আমি খোদা নয়, খোদার বেটাও নয়, আমি মানুষ রূপে নবী। বুঝতে পারছেন না? বলি ইউহা আলাইয়া, ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহি আসে। বাবা কোথায় আবেদ আলী, কোথায় জুতোর গালি, কোথায় জ্যোতি বোস, কোথায় তত্ত্ব বোস, আর বলবো এরকম বলে না, কোথায় আবেদ আলী আর কোথায় জুতোর গালি, কোথায় গোলাপ ফুল আর কোথায় এখানের চুল, বলে না কথা বুঝতে পারছেন না? রাগ করবেন না, তুমি এখানের চুল, তুমি গোলাপ ফুল, বলেন না সুবহানাল্লাহ। বেহায়া, তাদের লজ্জা হয় না, আমাদের মতো মানুষ হয়ে গেল, আমাদের মতো মানুষ, তওবা তওবা। তাহলে আসুন, যে মানুষটার এত গুণ থাকতে পারে সেই মানুষটার উম্মত বললে বলে যখন আমরা দাবি করব, আমাকে এবার যদি পলিটিক্যাল প্রেক্ষাপটে গিয়ে কোনো কথা বলতে হয়, আমার আদর্শের একশো ভাগের এক ভাগ তার আদর্শটা যদি রাখি তবেই তো আমি হক বিচারক হয়ে যেতে পারি, পারি না? তাই আমি বলি এই রাজনীতির সময় আজকে এই কথাটা বলা জরুরি মনে করেছিলাম বলে নবীর আদর্শগত দিকটা একটু তুলে ধরলাম, ভাই খারাপ করিনি তো, আফটার অল আমার নবী তো শ্রেষ্ঠ নবী, শুধু মুসলমান নাই নয়, young Mr. William Bolick Chandler, revival follower of Jesus, but Prophet Muhammad is the, but Prophet Muhammad is the perfect person in Oliver Wong. He was the matter mind, not only his ownness, but of all ages. The credit of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is the glorious testimony of the unity of Allah. আমার ভাই জানেবারে তশরীফ আনবেন, দাদা দাদাও জুড়ে সিলসিলা ধরে আমরা আছি, কথা ঠিক না ভুল আছি তো? একটা ছোট্ট ছোট্ট প্রশ্ন করবো, দু একটা আমার সঙ্গে একমত হন নাকি দেখবো। আমি আজ এসছি, কাল আসতে না আসতে পারি নাও পারি, বুঝতে পেরেছি? কারণ আমি একটা বৃহৎ সংগঠনের সঙ্গে জড়িত, যার প্রেসিডেন্ট হচ্ছে আমাদের বাংলার বয়োজ্যেষ্ঠ, বিশ্বের এখন ফুলফলার মানুষদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বড় চাজান, যার ভাইস প্রেসিডেন্ট আমার আব্বাজান, যেটা আপনার রাজ্যপাল অ্যাওয়ার্ড মুসলিমদের সংগঠন স্বর্ণ পদক পেল সমাজসেবার সেরা বলে, আপনাদের বাংলাদেশের পেপারেও বেরিয়েছিল, আমি তারই চিফ অর্গানাইজার, ভাইজান ভাইস সেক্রেটারি আসছেন। তো যাই হোক, এই সংগঠনের চিফ অর্গানাইজার হিসেবে আপনাদের কাছে একটা দাবি আমি করব, আপনারা দাদা হুজুরের হতে পারবেন? হ্যাঁ, সকলে দাদা হুজুরের হতে পারবেন? দাদা হুজুরের হলেই ফানাপির শায়েক হতে পারবো, আর ফানাপির শায়েক হলে ফানাপির রসুল হয়ে যাবে, আর ফানাপির রসুল হলে ফানাপির লাভ হয়ে যাবে, পারবো না? একটা প্রশ্ন করি, আখেরি জামানায় কটা দল হবে, কটা ফেরকা হবে, কটা জাহান্নামে, কটা জান্নাতে যাবে? জান্নাতে কটা যাবে আগে বলুন, জাহান্নামে কটা যাবে? এক কথাই উত্তর দিন, ওই 72টার মধ্যে দাদা হুজুর, পাঁচ হুজুর, টনটনিয়া হুজুর আছে? না। জোরে বলুন, না। আমাদের নতুন করে জান্নাতি দল খুঁজতে হবে? না। আর খুঁজতে হবে? না। আগে তোমরা এটা প্রমাণ করে দাও আমাদেরটা না হোক, আগে প্রমাণ করে দাও আমার বউ তালাক হয়ে গেছে, তারপর ফের বিয়ে করো, কথা বুঝতে পারছেন না? আর যদি বলেন না ওটা ঠিকই আছে, তাহলে অত সুন্দর বউকে ছেড়ে দিয়ে ফের অন্য কাউকে বিয়ে করে লাভ আছে? কথা খুব শর্ট সংক্ষেপে দিলাম কিনা, মাথায় ঢুকার মতো দিলাম কিনা? অথবা আমার সেলসেলে যদি হক হয় অন্য কাউকে ধরবো কেন? আমারটাই ধরে থাকে। আসুন ভাই জানা সেটু তাকবীর দিন, না রে তাকবীর, না রে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আলা হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, আলা হযরত বড় হুজুর পীর কেবলা, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, হযরত শেজলা হুজুর পীর কেবলা, জোরে হযরত নাহ হুজুর পীর কেবলা, হযরত ছোট হুজুর পীর কেবলা, হযরত ঠনটনিয়া হুজুর পীর কেবলা, নারে তাকবীর। আজকে জলসা সামিন হযরত গন, আজকে জলসা সামিন হযরত গন, উলামায়ে দ্বীন গন, নারে তাকবীর। আমরা একটু দাঁড়িয়ে আমার ভাইজানকে ইস্তেকবাল করব না? নারে তাকবীর। যে কথা আলোচনা করছিলাম তার উপরে চলতে হবে। আমাদের বাপ মা দাদু সব এই সিলসিলা ধরেই গেছে, আজকে নতুন করে বাপ মা কবরে জাহান্নামে গেছে বলে কাল দিয়ে আপনি নিজে জাহান্নামে হবে। কথা বুঝতে পারছেন না? এই এক নীতির উপরে থাকেন ইনশাআল্লাহ আমাদের আল্লাহ বেড়া পার করে দেবে। আছে আমাদের পীর মোর্শেদরা আছে, তারা চলে যাননি, যাই হোক আমি এতক্ষণ হয়তো জোর করলাম, আমার জন্য দোয়া করবে। এখন আপনাদের সামনে এসেছে বাংলার অন্যতম বুজুর্গ, বর্তমান কোকড়া শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ পীর মোর্শেদ আলী এ কামেল আর বিল্লাহ হযরত আল্লামা বড় চট্টগ্রাম হুজুর পীর কেবলা কামানা নাম বলতে হবে ভাই, নাম জানেন না? www.onibus.in